بسم الله الرحمن الرحيم دايماي پرم دالو اللار نامي سبح لله ما في السماوات والأرض وهو العزيز الحكيم آكاش مندلية پرتبیت جاها کچو آچه شابی اللار پبیترتا و مهم اگرشنا کاری تینی پراکرم شالی پرگمائي له ملك السماوات والأرض يحيي ويميت وهو على كل شيء قدير أكاش مندلية پرتبير شربمائي كترتو تهاري تيني جيبون دان كورين و مرتو خطان تيني شربو بشي شربو شكتی مان هو الأول والآخر والظاهر والباطن وهو بكل شيء عليم تيني آدي تيني أنتو تيني باكتو و تيني غبتو ايبون تيني شربو بشي شمك أبهيتو هو الذي خلق السماوات والأرض في ستة أيام ثم استوى على العرش يعلم ما يلج في الأرض وما يخرج منها وما ينزل من السماء وما يعرج فيها وهو معكم أينما كنتم والله بما تعملون بصير تيني جاي ديبوش آكاش مندريو پرتبی سشتی کریا چن عطب پر আরশে সমাসীন হইয়াছেন তিনি জানেন যাহা কিছু ভূমিতে প্রবেশ করে ও যাহা কিছু উহা হইতে বাহির হয় এবং আকাশ হইতে যাহা কিছু নামে ও আকাশে যাহা কিছু উত্থিত হয় তোমরা যেখানেই থাকো না কেন তিনি তোমাদের সঙ্গে আছেন তোমরা যাহা কিছু করো আল্লাহ তাহা দেখেন লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইলা আল্লাহি তুরজাউল উমুর আকাশ মণ্ডলীয় পৃথিবীর সর্বময় কর্তৃত্ব তাহারই এবং আল্লাহরই দিকে সমস্ত বিষয় প্রত্যাবর্তিত হইবে ইউলিজুল লাইলা ফিন নাহারি ওয়া ইউলিজুন নাহারা ফিল লাইল ওয়া হুয়া আলীমুন বিযাতিস সুদূর তিনি রাত্রিকে প্রবেশ করান দিবসে এবং দিবসকে প্রবেশ করান রাত্রিতে এবং তিনি অন্তর্যামী آمنوا بالله ورسوله وأنفقوا مما جعلكم مستخلفين فيه فالذين آمنوا منكم وأنفقوا لهم أجر كبير تمرا الله وتعالى رسولير پتی ایمان آنو ایبون আল্লাহ তোমাদেরকে যাহা কিছুর উত্তরাধিকারী করিয়াছেন তাহা হইতে ব্যয় করো তোমাদের মধ্যে যাহারা ঈমান আনে ও ব্যয় করে তাহাদের জন্য আছে মহা পুরস্কার ওয়ামা লাকুম লা তুমিনুনা বিল্লাহি ওয়ার রাসূল ইয়াদউকুম লিতুমিনু বিরাব্বিকুম ওয়া ক্বাদ আখাযা মিসাকাকুম ইন কুনতুম মুমিনিন তোমাদের কি হইল যে তোমরা আল্লাহতে ঈমান আনো না অথচ রাসূল তোমাদেরকে তোমাদের প্রতিপালকের প্রতি ঈমান আনিতে আহ্বান করিতেছে এবং আল্লাহ তোমাদের নিকট হইতে অঙ্গীকার গ্রহণ করিয়াছেন যদি তোমরা বিশ্বাসী হও হুয়াল্লাযী ইউনাজ্জিলু আলা আবদিহি আয়াতিন বাইনাতিন লিইখরিজাকুম মিনাল যুলুমাতি ইলান নূর ওয়া ইন্নাল্লাহা বিকুম লারাউফুর রাহীম তিনি তাহার বান্দার প্রতি সুস্পষ্ট আয়াত অবতীর্ণ করেন তোমাদেরকে অন্ধকার হইতে আলোকে আনিবার জন্য আল্লাহ তো তোমাদের প্রতি করুণাময় পরম দয়ালু وما لكم ألا تنفقوا في سبيل الله ولله ميراث السماوات والأرض لا يستوي منكم من أنفق من قبل الفتح وقاتل أولئك